সুনীল নীলাম্বর, সুবিশাল সমুদ্র আর সবুজ শ্যামলিমা সবই সেই মহান স্রষ্টার নিপুণ সৃষ্টি। সকল সৃষ্টির মাঝেই যেন লুকিয়ে আছেন সুনিপুণ শিল্পী মহান রাব্বুল আলামিন। ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, বুঝেছি প্রভু এ তোমারই খেলা, তোমারই খেলা, বুঝেছি প্রভু এ তোমারই খেলা, তোমারই খেলা, ওই যে আকাশ মেঘমালাই বৃষ্টি ঝরা, পাহাড় চিরে ঝর্ণা ধরা, মেঘমালাই বৃষ্টি ঝরা, পাহাড় চিরে ঝর্ণা ধরা, নদীর বুকে ছন্দ তুলে মন কেড়ে নেয় ঢেউয়ের মেলা, বুঝেছি প্রভু এ তোমারই খেলা, তোমারই খেলা, ওই যে আকাশ সবুজ লতাই প্রাণ দিয়েছ, পাখির কণ্ঠে গান দিয়েছ, সবুজ লতাই প্রাণ দিয়েছ, পাখির কণ্ঠে গান দিয়েছ, সকলি তোমার হামদ গেয়ে যায়, সাগর বুকে ভাসিয়ে ভেলা, বুঝেছি প্রভু এ তোমারই খেলা, তোমারই খেলা, ওই যে আকাশ স্নিগ্ধ তারাই রাতের আকাশ, মুগ্ধ করে ভরের বাতাস, স্নিগ্ধ তারাই আলোর আকাশ, মুগ্ধ করে ভরের বাতাস, আলো আধার সব তোমারই প্রকাশ, তাই ভাবিতে যাই যে বেলা, বুঝেছি প্রভু এ তোমারই খেলা, তোমারই খেলা, ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, ওই যে আকাশ তারার মেলা, প্রাত সমীরণ দেয় যে দোলা, ওই যে আকাশ।